خيار لواحد منهما إلا لعيب أو عدوية. وقال الشافعي يثبت لكل واحد منهما خيار المجلس بقوله عليه السلام: المتبايعان بالخيار ما لم يتفرقا. ومنع أن في الفصل إبطال حق الغير فلا يجوز الحديث مقبول على خيار القبول وفيه إشارة إليه، فإنما يتبايعان حالة المباشرة لا بعدها أو يحتمله أو يحتمله فيحمل عليه، والتفرق فيه تفرق الأقوال. قال وأيهما قام للمجلس قبل القبول بطل الإيجاب، لأن القيام دليل الإعراض والرجوع، وله إنما ذلك على ما ذكرنا. مصنف رحمة الله عليه بعد أركان ألوشنا كرار فور بطسين جاي جدي بيزنر اكزوني إجاب كوري تالي ديتيو پوكو مدبسر مزي شكل لي কবুল করতেও পারে, গ্রহণ করতেও পারে, আবার ইচ্ছা করলে রদ করে। এখান থেকে সাহেব কুদুরি বলতেছেন আইয়ুহুমা কামা আনিল মাজলিস ক্বাবলা আল কুবুল বাতালাল ইজাব। এখানে একজনই ইজাব করছে, ইজাব করার পর দ্বিতীয় জন কবুল না বললা মজলিসের থেকে উঠে গেছে। তাহলে যে ইজাব করছিল, প্রস্তাব করছিল, বাতাল আল ইজাব, তার প্রস্তাব কি হয়ে যাবে? কারণ হলো যে ইজাব করার পর অপর ব্যক্তি মজলিসের থেকে চলে যাওয়া, কায়েম হয়ে যাওয়া, এটাই প্রমাণ যে সে এইটা নিতে ইচ্ছুক না। দলিলটা না, তার ইজাবটা, প্রস্তাবটা প্রত্যাখ্যান। আর এটা প্রত্যাখ্যান যে করলো, এটা করাটাও জায়েজ, এর আলোচনা আমরা আগে করিয়া। আলোচনাটা কেমনে করছে আগে? আলোচনাটা আগে করা হয়েছে যে যদি দুইজনের একজনের ইজাব করে, তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য খিয়ার আছে, সে এটাকে কবুল করতে পারে না রদ করতে পারে। তাহলে ওই জায়গার মধ্যে বলা হচ্ছে যে রদ করার অধিকার তার আছে। আবার সাহেব হেদায় ব্যাখ্যার মধ্যে কথা বলছে যে মুজিব যে ইজাব করে, যদি ইজাব কবুল করার আগে সে তার ইজাবকে প্রত্যাহার করে নেয়, তার নেওয়ার সেই অধিকারও আছে। এই যে আগে যে একজনে ইজাব করিয়া দ্বিতীয় জন কবুল না করলে তার এটা খিয়ার আছে, আর মুজিবের জন্য তার ইজাবকে প্রত্যাহার করার নেওয়ার অধিকার আছে, এটা আগে আমি বুঝে আসছি। এই কথাটা ওয়াইয়ুমা কামা আনিল মাজলিসি ক্বাবলাল কুবুল বাতালাল ইজাবু ওয়াইয়ুহুমা আকেদাইন মেসে জুবি, ইজাবকারী হতে পারে অথবা যে কবুল বলবে সে হইতে পারে। দাঁড়ায় এটা অর্থ দাঁড়ায় যাওয়ার অর্থ যে বসা ছিল, বসার থেকে দাঁড়ায় গেছে, এইটা এটা হইল যে এখান থেকে কিয়া বসাতে কিয়ামি না বরং জেহাব মুনা আনিল মজলিস বলা হয়েছে। আনিল মজলিস, মজলিসের স্থান থেকে এটা কিয়াম করা মানে জেহাবের না, যে এই জায়গার থেকে সরিয়া অন্য জায়গায় যদি চলে যায়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ইজাব দেওয়ার পর তার লোকে কথাবার্তা সারিয়া অন্য কথার দিকে চলে গেছে, দাঁড়াইছে দাঁড়ায় অন্য কথার দিকে চলে গেছে, তাইলে এটাও কিয়ামের হুকুমের মধ্যে, জিহাবের হুকুমের মধ্যে। মূল কথা হলো যে আলোচনা ছিল সেই আলোচনার প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। যদি দীর্ঘ সময় দাঁড়ায় সে কিন্তু অন্য কথাবার্তা বলতেছে, এইটার দিকে এলতে পারতি নাই, তাইলে বোঝা গেল যে এই ইজাব সে কবুল করে। ওয়াইয়ুমা কামা লিল মাজলিসি কাবলা কবুল, আর আকীদায় মেসে জুবি খেল যায় আলি মজলিসে, মজলিসে তো কাবলা কবুল, কবুল করনে সে আলি ইজাব কো কবুল করনে সে পহলে বাতাল আল ইজাব, তো ইজাব কিয়া হো যায় বাতিল হো যায়। কেন দলিল কি? লিআন্ন আল কিয়ামা দলিলুল ইলাজ ওয়ার রুজু, ইসলিয়ে কে মজলিস সে খাড়া হো জানা ये दलील उल इराज व रुजू, यानी ईजाब को इराज करने का और प्रत्यक्षण करने का दलील है, रुजू करने का दलील, दलील उल इराज व रुजू, इराज और रुजू करने का दलील। वलहु जे व्यक्ति कायम हुई और ना मुजीब होते बड़े बाद कबूल करने वाला हुई, ওয়ালাহু উসকে লিয়ে দেখা রয়ে গেছে, ইন্নামা যালিক এটা করার অধিকার আছে, আলামা যাকারনা জো হামনে পহলে বয়ান, যে প্রথম বর্ণনার মধ্যে কথা গেছে যে ইজাব করার পর দ্বিতীয় ব্যক্তির জন্য অধিকার আছে, সে কবুল করবে কবুল নাও করতে পারে প্রত্যাখ্যান করবে, আর ইজাব করার পর কবুল করার আগে ইজাবকারী তার ইজাব প্রত্যাহার করতে পারে, আর এর দ্বারা দ্বিতীয় ব্যক্তির কোনো অধিকারও খর্ব হয় না। ওই জায়গার মধ্যে ইয়েশকালও করা হয়েছিল যে অধিকার খর্ব হয় না আপনি বলতেছেন, কিন্তু নেওয়ার যে একটা অধিকার, মালিক হওয়ার যে একটা অধিকার, সেই অধিকার তো খর্ব হয়। তো আমরা এটার জবাব দিছিলাম যে হাকিকতে মিল্ক আর মিল্কিয়তের হ্যাঁ অধিকারী হওয়ার সুযোগ দুইটা, দুই জিনিস, একটা আকু আর একটা আদনি, আকুয়ার তরজি আছে আদনার তরজি হবে। ওয়াইজা হাসান আল ইজাব ওয়াল কবুল লাজিম আল বাইন ওয়া লা খিয়ার আলি ওয়াহিদ মিনহা ইল্লা মিন আইন আও আদম রুয়াত ওয়া কাল শাফি ইসকুত লি কুল্লি ওয়াহিদ মিন মা খিয়ার আল মাজলিস লি কওলি আলাইহিস সালাম আল মুতাবায়ান বিল খিয়ার মা লাম ইতাফারাকা ولنا ان في الفسق يبطل حق الغير فلا يجوز والحديث محمول على خيار القبول على خيار القبول وفيه اشاره اليه فانهما متباين حاله المباشره لا بعدها او يحتمله فيحمل عليه والتفرق فيه تفرق القبال ايبرضت تو جالتونه যে বায়ের রুকুন ইজাব এবং কবুল, মানে ইজাব যদি কেউ করে দ্বিতীয় ব্যক্তি কবুল করলে করতেও পারে নাও করে, আহনে যদি দুইজনের একজন মসজিদের থেকে উঠা জায়গা তাহলে বোঝা গেল যে ইজাবকারী ইজাবকে সে গ্রহণ করে। ওয়াই জাহাসালেন ইজাব ওয়াল কবুল, এখন না সাহেবী কুতুরি মাসালা বলতেছে যে একজনে ইজাব করছে আরেকজনে কি করছে গ্রহণ করছে। ওয়াইদা হাসাল আল ইজাব ওয়াল কবুল লাজিম আল বাইন ওয়া লা খিয়ার আলি ওয়াহিদ মিনহুমা ইল্লা মিন আইন আও আদম রুয়াতিন, যদি একজনে প্রস্তাব করলো আর অপরজনে কবুলও কইরা ফেলাইল তো লাজিম আল বাইন, তাইলে বেচা কিনা চুক্তি উভয়ের জন্য বাস্তবায়ন করা অপরিহার্য হবে, লাজিম হবে। বলা ইয়ার আলি ওয়াহিদিন মিন হুমা, এ অনেক তরু মরু করণ দিচ্ছে। বলা ইয়ার আলি ওয়াহিদিন মিন হুমা, এখন আর কেউ কইতে পারবো না যে আমি টাকা দিব না, আমি মাল দিব না, এই কথা কইতে পারবে না। ইল্লা মিন আইবিন আও আদামিন রুইয়া। হ্যাঁ, কথাবার্তা পাকা কিছে, আপনি একজনে ইজাব করছে আরেকজনে কবুলও করছে, চুক্তিপত্র সব ঠিকঠাক হয়েছে। এখন মুস্তাকি মুভি নেওয়ার পরে দেখে যে আয় হ্যাঁ যা জিনিস চাইছিল এটা তো এইটা না, এটার মধ্যে তো ভেজাল আছে, এটার মধ্যে কি আছে ঝামেলা আছে। অথবা কিনার সময় তো কথাবার্তা কইছিল যে ভাই আমার এই জিনিসটা তোমার কাছে আসতে চাই, এখন ঠিক আছে কত টাকা বেচলা 1000 টাকা, হ্যাঁ ঠিক আছে আমি 1000 টাকা দিয়ে নিলা, জিনিসটা কি করে নেই দেখে এখন দেখা হ্যাঁ যেমন টাটকা মাল মনে গেছিল এখন দেখে এটা ফটকা, এটা টাটকা। وإذا حصل الإجاب والقبول لازم البيع ولا خيار لواحد منهما إلا من عيب أو عدم رؤية. وإذا حصل الإجاب والقبول যখন ইজাব এবং কবুল অর্থাৎ প্রস্তাব এবং গ্রহণ উভয়টাই অর্জিত হবে, لازم البيع তো বাই লাজিম হয়ে যায়। ولا خيار لواحد منهما عقد ان مس কিছু এক কো খিয়ার নেই হোগা ইল্লা মিন আইবিন, মগর আয়েব কি ওয়াজে আছে আও আদমি ইয়া তো আদমের ওয়াজে কি ওয়াজে দেখে নাই, এখন আর দেখা সে যেটা মনে করছিল সেটা হয় না। ও কালা সাহাবি ইয়াসবুতু লিকুল্লি ওয়াহিদ মিনহুমা খিয়ারুল মাজলিস লিকাউলি আলাইহিস সালাম আল মুতাবায়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমরা তো বলি যে ইজাব এবং কবুল যদি হাসিল হয়ে যায় মজলিসের মাঝে তাহলে আর কারো কি আর থাকবে না নিতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একজনে ইজাব করছে আরেকজনে কবুল করছে, করার পরেও মজলিসের মাঝে তারা উভয়ে আছে, মজলিসে যতক্ষণ পর্যন্ত উভয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত নেওয়া না নেওয়ার কি আর থাকবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটাকে বলছেন খিয়ারে মজলিস, খিয়ারে মজলিস। ওয়াকাল শাফি ইয়াসবুতু লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা খিয়ারুল মজলিস, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাতে হে আকীদায় মে সে হর এক কে লিয়ে খিয়ারে মজলিস সাবিত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কৌলের সপক্ষে একটা হাদিসের দ্বারা দলিল দিচ্ছেন এবং এটা শক্ত একটা দলিল, লিকাউলিহি আলাইহিস সালাম আল মুতাবায়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন মুতাবায়ান বায় এবং মুশতারি জন্য খিয়ার থাকবে, মা লাম ইয়াতাফাররাকা যতক্ষণ পর্যন্ত না তারা মা লাম ইয়াতাফাররাকা বিল আবদান, যতক্ষণ পর্যন্ত তারা দৈহিকভাবে মজলিসের থেকে পৃথক না হয়। তাহলে মজলিসের মধ্যে দৈহিকভাবে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই হাদিসের দ্বারা সাবিত হইতেছে কি দোয়া। কালা শাফি ইয়াসবুতু লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা খিয়ারুল মজলিস লিকাউলিহি আলাইহিস সালাম আল মুতাবায়ান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের মাধ্যমে দলিল দিতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য খিয়ার থাকবে, এটা হলো খিয়ারি মজলিস মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না তারা মজলিসের থেকে দৈহিকভাবে বিচ্ছিন্ন হবে। আমাদের এটা কে তারে দেখি রেকর্ড আইছে রেকর্ড করে নিয়ে রেকর্ড জানে।